মিছ দুনিয়ারে গোটিয়ে সত, মিছ দুনিয়ারে গোটিয়ে সত, জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ, তারি পারে সেহি মারি পারে সেহি, তারি পারে সেহি মারি পারে সেহি, গোটিয়ে হাত জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ। ভজন জনাণ পুণি পুথি কি পুরাণ, সবুঠারে বি যে সেহি প্রভু নারায়ণ, সবুঠারে বি যে সেহি প্রভু নারায়ণ, পতিত উদ্ধার পাই উড়ে জানে তো জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ। ক্ষেত্রে গীতা সেই এক বর জিলা সতী মাতা সীতা, সেই এক কহিছিলা কুরুক্ষেত্রে গীতা, সেই এক বর জিলা সতী মাতা সীতা, সেই এক সহিছিলা ব্রাহ্মণ গোইঠা, সেই এক খাইছিলা সবরি অইঠা, সেই এক খাইছিলা সবরি অইঠা, যাহার ইচ্ছারে চলে সারা জগত জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ। মিছ দুনিয়ারে গোটিয়ে সত, মিছ দুনিয়ারে গোটিয়ে সত, জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ। তারি পারে সেহি মারি পারে সেহি, তারি পারে সেহি মারি পারে সেহি, গোটিয়ে হাত জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ সে মো জগন্নাথ। মিছ দুনিয়ারে গোটিয়ে সত, মিছ দুনিয়ারে গোটিয়ে সত, জগন্নাথ সে মো জগন্নাথ, জগন্নাথ শ্রীমো জগন্নাথ জগন্নাথ শ্রীমো জগন্নাথ।